استحقاق کی وجہ سے افراز کا معنی بالکل معلوم نہیں ہو جاتا ہے جز شاہد کے اندر کسی کی حصہ میں ایکزن حصہ میں جز شاہد جدید مستحق ہو چلے افراز معنی کی ہوئی نا معلوم ہو گیا امام ابو یوسف رحمۃ اللہ وقتاً دیکھیے قسمت ارتھ افراز قسمت ارتھ کیا بھائی افراز یعنی افراز مانا معلوم ہوتے ہیں کارو حصہ ملتے جدی کی جد شاعر کی مستحق ہے ایر دارا کی ہے افراز مانا ختم ہے نا معلوم معلوم جو ہے نا کتنا استفاد کا پیش کر لہذا زیادہ کسر الگ اسی وجہ سے کن کسر مادہ معلوم ہے نا یہ جائز سے جائز بٹورا الحاظ اس طریقہ پر ابتدا کر دیں سینٹ سے کیا ابتدان جدید کہ طریقہ بٹورا کریں دیکھیے سر بھائی ہم بٹورا بٹورا کر طریقہ شروع کر جن کو کیا تار سورت بھر ان کان نسو مقدم مشترک بین ہم بین حال ساجد بات نسو مقدم دار مشترک خالد ایوم سیف اللہ مجھے ایوم تیتیو بکتی باتن ہسی نسو مقدم مجھے جے خالد ایوم سیف اللہ مشترک سے تقسیم کرتے উভয়জনের যে শরীর আছে উভয়জনের হিসা কি একজনের নিয়ম উভয়জনের হিসা একজন মুকাদ্দমার মধ্যে যে দুজন শরীর আছে দুইজনের নাম একই নিব একজন নিব অত খালেদ নিব নাহলে সাইফ বলে খালেদ নিব নাহলে দিব সাইফ ওয়াল ওয়াল মাখান এবং ইয়া এবং মাখের রুবু সে একজনের মুকদ্দমদার পুনরায় তার দুইজনের যেটুকু পাওনা এটুকু খালেদ এবং সাহেবের যতটুকু পাওনা খালেদের মুকদ্দমদার পুনর নিয়ে নিল আর মহাকার থেকে সে নিল কি রূপ মহাকার থেকে নিলে কত রূপ রূপ মুকদ্দম থেকে দুইজনেই সাহেবের নিয়ে নিল আর ওই ব্যক্তি মহাকারের রূপ নিল ওই ব্যক্তি কি রূপ নিল কথা বলেছে তিনজন আর দুইজন যেরকম আর নিজে মহাকারের মধ্যে দুজন শরীর মুকাদ্দম যে দুজন শরীর আছে এই দুজনের হিসেবে একজন নেয় আর নিজে মহাকারের মধ্যে তৃতীয় ব্যক্তির শরীর নেয় এই নিজে মহাকারের মধ্যে মুকাদ্দম যে নিজে মুকাদ্দম দুজনের হিসেবে যে নিয়ে গিয়েছিল সে নিজে মহাকারের রূপ নিয়ে গেল তাহলে একটা ধন যা শুয়েছে না তাহলে ধ্যান হয়ে কি হবে তিন শ্রোতের মধ্যে এক স্রোত কে ভাই সাই মাইন হয় সাই মাইনের মধ্যে কি হবে বাতিল কেন তার বিভিন্ন স্থানের মধ্যে গেল আগর বাকি কিসমত তার কি হবে ক্ষতি হওয়ার ক্ষতিকে ক্ষতির পক্ষপাতি না এই জন্য তৃতীয় সন্তান কি হবে না জায়েজ বাটুয়া যে জায়েজ বাটুয়া ভঙ্গ হয়েছে বাটুয়া ভঙ্গ এই শুরুতের মধ্যে এক নসির মধ্যে জোদের সাহেবের মুস্তাহে ফরক হো গিয়া এক সুলতানের জরল আছে এক সুলতানের কি নাই সুরতুল মশালা ওই দুপুরের মশালা সুরত মশালা যা আখা দা তোমার সুলুসল মুকাদ্দম মিনাদা দ্বিতীয় سنڑک کی مکتی میں برم فلم دی راستہ کا سوار کر رہے دوش پتان جنی سے مقدم ہے بیش شتن جنی سے گرہ موقع ہے پہلے سلو سلو سنگر ہے سمو سوئی کے نیسوے مقدم اگر نیس مقدم ہے مالک اصول مالک دیش مستحق ہو گیا نیس مقدم کا اور دوشیر پاسر مالک ایک جن ہے دوشیر مقدم ہے دوش شتن جنی اگر چاہے نقد کر دے بٹوڑا کو اخان اس روپے بٹوڑا کی کرتے پڑے نقص کرتے پڑے دبا کرتے آئے تشکیل کیا کہنا جہاں پاس مالک کو جدو نہیں یہ پاس کرتے کے نہیں لو موقع کے نہیں دوں پہلے تار ایک مقدم تارک مخر میں پہلے تار مجھے کی لے کلے تشکیل سے بھاگا بھاگی ہوئی تار حصہ کی لے دے بھاگا بھاگی ہوئی نا کس لے مقدم میں دے کس لے کی بھائی مخر میں دے تب تشکیل سے کرے پنڈرا کی کرتے پہ منگ کرتے ان شاء راجا اللہ صاحب بگے لے تو پرشن ہے بٹور ہندی لگا اور جو بٹورا ٹھیک رکھے چاہے رجوع کر لے اپنے صاحب اور جنہیں روبے روبو کے ساتھ جو مؤخر معاف کیا جو مؤخر کے دخل میں ہے مؤخر ہے دخل میں دے دار دخل میں دے تاتے کیا مقدمے کی قدر نہیں لیے روبو نہیں لیے کوئی قدر ٹوک نہیں لیے روبو جنہاں اگر تو سلو سا روبی شاہ بول رہے سے نا لیانا اللہ جس سے پورے مقدمے এখন কোন মুকদ্দমার যদি কেউ মালিক হয়ে যায় তাহলে কত লোক নিবে নিশ্চয় নিবে না মক্কা থেকে কত নিব লিয়ান নাও লাউস থেকে আগে মুস্তাহিক হয়ে কোন মুকদ্দম তার রাজা বিনিসে রুজু করা নিত মাফি যদি যে মক্কা কে ধরে ওই যা উস থেকে নিস জব নিস কে মুস্তাহিক হয়ে গিয়া রুজু করা নিস কে বিনিসে বিনিস নিস নিস নিস কে ফিরে নিবে এসনি اور وہ نیچ نیچ کا دے رہے اعتبارات پھر جو وہ کیاس کرتے ہیں جو اس کو پول کر سکتے پول لے دے رہے رسول کرم نیچ کو لے جو دے پتہ جو روح نہیں ہو ایک سر کرنا ہم صاحب مقدمے بکری گئے جو دے بکری گئے نا صاحب مقدمے کی وجہ بکری گئے بلکہ ایفرال کی اسے مستحق بلی سے ہم نے اس رویتر میں دیکھی گئے তার সার মুকদ্দমের দখলও আছে এরকম তৃতীয় ব্যক্তি কি হয়েছে গেল সে কি হয়েছে মুস্তাহিক হয়েছে কিন্তু সার মুকদ্দমে তার হিসা পাওয়ার পরে তার থেকে সে নিজ কি করে বিক্রি করে নিচ্ছে এরপর মুস্তাহিক বেরিয়েছে মুকদ্দমের মধ্যে অনেক কি করব আম ইমাম সাহেবের কাছে আর ইমাম আবু হানিফা আর শেখের কাছে কি আর কার কথা বলবে আগে কে লহমদুর কার কে ছিল কার একটা কেন তোফনের তরফাইন যারা আবু ইউসুফের তো খেলা জি লহমদুর কার কাছে কে দাবে তবে আম আবু ইউসুফ রহমতুল্লাহর কাছে কে পাটরা বঙ্গ হয়ে যাবে বুঝছেন না জি আম আর তরফাইনের পাটরা কি থাকবে খেলা পাটরা রাখতে পারে পাটরা বঙ্গ করতে পারে এখন যদি নিশ্চিত মুকদ্দম পাওয়ার পরে খেজেকে বিক্রি করে ফেলতে মুকদ্দমওয়ালা তাহলে এই সুরতের মাসালা কি হবে তিনি আমার কাছে কি শুরু হবে লাউ বা সাহেবের মুকদ্দম নিছো রবেয়াত দ্বারা সাহেবের মুকদ্দম নিছো কো সাহেব মুকদ্দম কত রূপে হচ্ছে ভাই 10 শতাংশ নিছো মানে 5 শতাংশ বিক্রি হচ্ছে সুম্মা উস্তিকে নিছ গান আসো মানে তুমি কাজ দিয়া নিছো কা আর ওকে মালিক নজর হয়ে গেছে নিছর বাকি নিশ্চিত বিক্রি করেছে রয়েছে আর বাকিটা মোস্তাকে অন্যজন হয়ে গেছে রাজা আর রুবু আর মাফিয়া ওই পিয়াদ আখারের মধ্যে অর্থ কি মাখারের মধ্যে যে মালিক হয়েছিল তার থেকে কত লোক নিয়ে নিবে রুবু নিয়ে নিবে ইন্দা হওয়া কার কাছে তরফাইন কাছে নিবে আসা কার না এই দলিলের ভিত্তিতে যেটা কি প্রশ্ন নিয়ে উল্লেখ করে আসছে মানা মনাদেব হয় না ফৌজে কি এখতিয়ার ছিল, কি ঘটনা ঠিক রাখা না রাখা এখতিয়ার ছিল না, এখতিয়ার থাকবে না। সাথে ফৌজ জায়গা এখতিয়ার যিনি বস বেছনে বাস কো এটা কার কাছে ভাই তোর সঙ্গে কাছে এসম সে কি করতে পারে, বাটলকে ভঙ্গ করার এখতিয়ার থাকবে না, বাটলা ঠিক থাকবে, বরঞ্চ সে রুবুকা থেকে নিয়ে নিব, মক্কা থেকে নিয়ে নিব। এই তো বাইন রাবি ইউসুফ মা জিয়াদের সাহেব বাইন হওয়ান ইসলাম আব ইউসুফ হজরে جو کہ اپنے ساتھی کے دخل میں جو مقدار ہے ان دونوں کے درمیان آدھا آدھی ہوگا اور دیکھو دیکھ جی جابا کے رشتے ادھر اور دیکھ دونوں نہیں بک اور دیکھ نہیں اگلا تو لا فور ناسل کو روبو نہ بھائی ارے روبو فور ناسل نہیں بولے یا سن کی مطلب نشتے ماں با آدھی صاحب وہ زامن ہوگا قیمت کا قیمت نسکت جو بیر جا اپنے ساتھی ہے مقدمے سے بھی چلے سے ایسی نہیں یہ نسکت قیمت دیتے ہوئے سمجھ نہ اور تو بازار دور دیتے ہوئے گائر بازار دور کرتا ہوئی دے بارے بائر مستقل میں جیتے گائر مجھے دیتے ہیں نم سمجھ اور مارکیٹ دور دیتے ہیں نم دیتے ہوئے قیمت تو لے شیر دارے میں ہوئے تار ساتھی نسکت قیمت ہے আর মকবুল রুমি লাগতে আছে এ দেখ বাটলর মধ্যে ভাই ভাও দিতেছ না ভাই আরে বাটলর মধ্যে ভাই ভাও দিতেছ নি আমার অন্তরা তোমাকে দিছি তোমার রিসার মধ্যে যে 1500 টাকা আছে 1500 টাকা 7700 টাকা আমি মারি এ 7700 টাকা আমি তোমাকে দিয়া তার বিনিময়ে আমি 7700 টাকা নিছি 20% 15 দিছি তোমাকে আর 15 আমি রাখছি এই 15 মধ্যে আমি 7700 টাকা মারি মৃত্যুৎসর্গ মালিক اس کے بھائی اس میں بھائی کیا نافذ ہوگا وہ مضمون اور وہ ضامن ہوگا وہ مضمون ہوگا قیمت کے ساتھ ادھر تو مضمون لوگ کے ساتھ ہے کیوں دس ہے فیض بنو اور ضامن کا جنس کا نصیب ہے صاحب تار ساتھی جنہیں حصہ سے کی ہوئے ضامن ہوئے اور تو زمان دیتا ہوئے اور تو نصیب مجھے جو تو کا سے تار ساتھی کے دیتا ہوئے اور ساتھی دیتا গকলা ঠাকুর অর্ধেক কে নিয়ে দিবে ওই মুকাদ্দমলা না নিয়ে দেখে বলে আমি আচ্ছা আগার ওয়াক হবে কিসমত বাটরা ওয়াক হয়েছে ফের দায়ের হওয়া দরকার কি আমরা যাইনি নাকি মানে মাতৃকার মধ্যে এমন দান রাইসের যেটা সম্পূর্ণ মাল কি হয় গ্রাস হয়ে গেছে অর্থ সম্পূর্ণ মাল বিক্রি করলে দায় পরিশোধ করতে হবে বুঝলেন পাটোরা করছে পাটোরা করে বলে দায় গেছে মৃত্যু ব্যক্তির যে দায় আছে দায় পরিশোধ করতে গেলে তার পূর্ণ যে তার পূর্ণ যে সম্পত্তি আছে পূর্ণ সম্পত্তি বিক্রি করলে দায় পরিশোধ করতে পারে আগারতে কে বাকও কিসমত ثم ظاهر بتركته پھر ظاہر ہوا ترکہ کے اندر دائن محیط وہ دائن جو ہے کرنے والا ہے مال متروکہ کچھ نہیں رد دل قصہ تو رد کیا جائے گا کس کو بٹورا بنگ کر ہوا جین اور یم نہ ہو کوئی مل کے دل نہ ہوں گے دل والے کیونکہ دائن منع کرتے ہیں واقع ہونا ملکیت کا وارث کی دائن دل لے کہنا پرتھم ملے تار کی مالک منا کرتے ہیں مالے متر کا محیط এই সূত্রের মধ্যে কি বা বাটরা কি যোগ রদ করে দেবে বাটরা ভঙ্গ হয়ে যাবে যে তাল হক কেল গুলা মা ভিতর কা বজে তাল কোন হক গুলা মা কা তোর সাউ কা তোর তোর কা কে সাথ যে মালে মা তোর কা সাথে কিলে কর তোর হক কি আছে ভাই মল্লক ইল্লা ইজা বাকি আমি তোর কা তো মা বাকি আমি দেই হ্যাঁ বন্ধন করো রে এতরূপ মাল আছে যে মালার দ্বারা দেন পরিশোধ হবে এমন অবশ্য বাটরা কি হবে না ভঙ্গ হবে বুঝলেন বাটরা করার পরে এতটুক মাল আছে যে মালের দ্বারা কি দায় পরিশোধ হবে এই সূত্র বাটরা কি হবে না সম্ভব ইল্লা যা বাকি রাখ মগর সুরত মে আগর বাকি রাখে মালের মুক্ত কাছে ওয়ে মেদার জো কে মা বাকি আপনার দেন مال باقی مال باقی ہے তাদের নিজের মাল থেকে কেউ সে দেন পরিশোধ করেছে ও দেইনো মহিত গায়ু তাই দেন মহিত গায়ু মহিত যা গতি কৃষ্ণত কৃষ্ণ কে গায় কেন কৃষ্ণতের মানে দিয়েছিল মানে মন্দ হয়ে গেল কৃষ্ণ পাত্র হওয়ার জন্য যে বাধা ছিল বাধা কি হইলে জ্বালা হয়ে গেল জানান মানে কাজ জ্বালা তোকে মানে বেশম জাহির হয়ে গিয়া লামিদা আহাদুল মুকাকাস মানে দেইলাম ফি তরকাতে সাহা দাল এখন অর্থাৎ মুতাকাসিমিন যারা বাকরা করছে যারা বন্টন করে নিচ্ছে তাদের মধ্যে একজন দাবি করলো যে আমি কি করি না মায়ের কাছে কি বাবু না তার দাওয়া সহি আছে যেরকম তোমার পিতা মারা গেল মশল তো মশল তোমার ভাই একজন বিদেশ তোমার মাল বাড়ি করল তোমার ভাই বলল যে না আমার পিতার কাছে আমি 10 লক্ষ টাকা বড় আছি বিদেশ কালিমাতে দিয়েছি জিনান তখন এমন অবস্থায় তার দাওয়াটা শিখেছি দাওয়াটা কি কেন দাওয়ার তালুক ডাইনের তালুক হিসেবে মালিকদের সাথে আর কৃষ্ণদের তালুক হয়েছে নফস মালের কৃষ্ণদের তালুক কার কাদের আর দাইনের তালুক হয়েছে কি ভাই যেহেতু একজন বিনিয়োগ বিনিয়োগ না দাইনের তালুক মালের সাথে হ্যাঁ দাইনের তালুক মালিয়তের সাথে মালিয়েছে কৃষ্ণদের তালুক হয়েছে সুরতের সাথে যে মাল আছে নফস মালের সাথে শুধু কথা একটা যে মালিয়ত মূল্য দাইনের তালুক হয়েছে মালে মাত্র মূল্যের সাথে আর ইসমত আর হইছে মালে মাত্র কাশা তো দুনা জেত একনো বিনিল দাদা তারা কোদল এই শর্তটি জেত একই তবে বার তারা কো ধস্ত ওয়াদা করতে না জানি তারা কোদল এই করে শর্ত দেখো এসকে কি জেত একই কেন জেত বিনন কেন কৃষ্ণ তে তালুক কার সাথে বা নষ্ট মালে সাথে আর দাইনে তালুক কার সাথে বা মানে দাদা জেত একটা বিনন কোনো এই জমিদার মালিক আমি মালের সে দাবি করছে মালিকের দাবি সে যে সব যে কারণে সে কি করছে আইনের দাবি করছে মোস্তারেক না একদমে বলতে চাই মানে মাত্র মোস্তারেক আর সে আইন দাবা করে মোস্তারেক না হাজার মোস্তারেক আজ মোস্তারেক অভিনয় মধ্যে কি ভাই তা না কোন এই জন্য তার দাবা কি হবে না গ্রহণযোগ্য হবে না চলো ভাই হ্যাঁ চলো লতা হ্যাঁ বসুন ফিল মায়া ইয়ায় কারিক না কিসমতের ফসল বাবুল আসতে কাকে ফসল না ফসলটা কার কেন কিসমতের ফসল কার ফসল না উপরে যে বললে বলছে বাপ এ বাপের ফসল না সুগা কথা যে বাংলা যে গালি দিয়ে গালি ডাক্তার দেয় না সারের কামলা এটা আমি দিয়ে বুঝি তারা সারের ফসল وصل بالمائے، یہ وصل کیا کس کے بارے میں، منفعات کے بارے میں، المحایت و جائزت نے اس پہ سنا. اچھا جواز المحل یعنی مبادرۃ المنفعات بجنس کیا ذکر واحد من الشریکین فی نوبت ینتفع ذلک شریک وزن ان ینتفع شریک ملکی فی نوبت ہی، لیکن تارک نام کیا سا جواز نہ ہو فی قول کی لہا شرب و لکوم شرب یوم مالو اسنین پر یہ استثنان بھی تھی جامی کی گروہ تھی کیا سے کرتے گئے ایک جو سائٹ کلر میں تھے دوی تلا دوی تلا کرمان نم کرنی ہے اگر طلب کرے ایک شریکیا شریکوں میں سے ایک میں قسمت کا دوسرے میں مہیا کا یکسم القاضی قاضی تقسیم بھائی کہنا قسمت اقوا کا تھی کیا جانا ابلا کو بھی تکمیل کیونکہ یہ قسمت زیادہ کبھی ہے تکمیل منفرد کے اندر زیادہ کبھی ہے کس کے اندر تکمیل لا وقت ریما یا تمل اگر کون منافع وقت ہو اگر مہیا وقت ہو وہ کس کے اندر جس کے اندر احتمال ہے قسمت کا جس نیچے کی قسمت ہے احتمال کے ادھر میں جو کاہل وقت ہوئے سما طلب ہے تمہیں قسمت آ پھر ان دونوں میں سے کسی نے طلب کے قسمت کو یکسم قاضی میں تقسیم کرے گا اس لیے بٹورا باتیں ہوگی تب تمہیں بیننا ہو ہم لوگ کیونکہ قسمت یہ کو بھی ہے لا یفتر تاہیو اہاں بھی جنگے میں جو کہو جو بھی مانا جائے تاہیو بات رہا ہے لائم یہ بات رہا ہوگا تاہیو موت آدینا دونوں فرقوں میں سے کسی ایک ماننے کے وجہ سے کیا تو دونوں کی ماننے کے وجہ سے لا بھی موت ہینا لن لو لبین تکزا اگر یہ کیا تاہیو منتقل ہو جائے لاستانا والا کر سنوں سے کرے گا حاکم نے اس نے ابار حاکم کی گروہ تاہیو کر گا لا فائدہ بھی نہیں دے کوئی فائدہ نہیں ہے نقد کے اندر سن مل استناب پھر استناب یہ تو لب نہیں اس نے لہذا ایک دن مولا رضا دونوں دن مولا رضا تاہیو کی ہوگی نا باطل ہوگی ہلو باقی تو سات منٹ فاٹتے ہیں تو آنے تو پاک نہیں جنہاں ہم شروع کو کرنا شما ارے اوئے بھائی کو جسر دے جائے تو نہیں کیا تھا ایک طرح لگے لگا تھا کہ راستہ ہے ہمیں ایک بھائی کے مسلمان نا ایک طرح لگے لگا تھا نیند کی وجہ سے مسل آٹھ سو تو مسل ہم نے تمہیں تو دیکھے نہیں سر ہم لوگ